بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. والجن شيخ ناصر الدين الباني رحمة الله عليه في الصلاة على الجنازة، جنازار صلاة سنبركي الرابع، الفاجر المنبعث في المعاصي والمحارم مثل تارك الصلاة والزكاة مع اعترافه بوجوبهما، والزاني ومدمن الخمر ونحوهم من الفساق، فإنه يصلى عليهم، إلا أنه ينبغي لأهل العلم والدين أن يدعوا الصلاة عليهم عقوبة وتأديبا لأمثالهم كما فعل النبي صلى الله عليه وسلم. আপনারা গত দর্শে আলোচনা শুনেছেন, যাদের সালাতুল জানাজা পড়া শরীয়ত সমর্থিত বৈধ, আর এর পূর্বে আলোচনা হয়েছে যে দুই ব্যক্তির উপর জানাজার সালাত ওয়াজিব নয়, কিন্তু পরে বলেছেন যাদের সালাত পড়া বৈধ তাদের উল্লেখ করছেন। এর মধ্যে থেকে উল্লেখ করলেন শিশু, তারপরে বললেন শহীদ, এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। তৃতীয় নম্বর বলেছেন মান কুতিলা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে আল্লাহর কোন দণ্ডবিধি জারি করার কারণে। এখন চতুর্থ নম্বর, ওই অসৎ ব্যক্তি ফাজির যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, হারাম কাজে লিপ্ত ছিল, যেমন সালাত পরিত্যাগকারী, যাকাত আদায় করে না এমন ব্যক্তি, কিন্তু বিশ্বাস করে সালাত আদায় করা ফরজ আর যাকাত আদায় করা ফরজ, তাহলে বুঝে গেল এখানে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছেন, যদি কোন ব্যক্তি বিশ্বাস করে সালাত পড়া ফরজ, মানে ইসলামের চার ভিত্তির উপর তার বিশ্বাস রয়েছে কিন্তু সালাত পড়ে না, সে হল ফাসিক, সে ফাজির, অসৎ লোক, আল্লাহ নাফরমান, কিন্তু তার মধ্যে কি আছে, ইমান আছে। তাই ইনি শেখ নাসিরুদ্দিন আলবানী ওকে কাফের বলছেন না, যদি কাফের হয় তাহলে তার সালাত পড়তেই হবে, ঠিক না, কাফের না তিনি বলছেন। এটা হলো আলেমদের যে মুতাবির ইখতিলাফ আছে বিষয়ে, কিন্তু এটা আপাতত আমি উল্লেখ করছি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির কথা, যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি যে বিশ্বাস করে সালাত পড়া ফরজ কিন্তু সালাত আদায় করো না, এই অবস্থায় সে হলো কি, ফাসিক। তাহলে এর মধ্যে আলেমদের মতবিরোধ নেই, মতবিরোধ হচ্ছে কিসে, কাফির কিনা যে সালাত পড়ে না, ও যে ফাসিক, বহুত বড় ফাসিক, সবচেয়ে বড় ফাসিক, আল্লাহ মাফরমান, এর মধ্যে কি নাই, ইশকাল নাই, অর্থাৎ মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মাফরমান, কিন্তু ওই কাফির হিসেবে না। আরেকজন যে জাকাত দেয় না, কত মুসলমান আছে এখন, যদি সমস্ত মুসলমান যারা ধনবান নিয়মতান্ত্রিক যদি তারা জাকাত আদায় করতেন তাহলে গরিব থাকত না, গরিবই থাকবে না, কত সুন্দর বিধান ইসলামের, নিয়মতান্ত্রিক, সমস্ত ধনীরা জাকাত আদায় করলে আমার যা মনে হয় বাংলাদেশের লোকজন ধনী হয়ে যাবে। এখন হচ্ছে কি, পুঁজিবাদী অর্থনীতি, ধনী ধনী হচ্ছে আর গরিব গরিবই থেকে আছে, এটা হল পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি ধনী ধনী থাকবে, গরিব গরিব থাকবে না, গরিব ও ধনী হবে, সুবহানাল্লাহ, কত সুন্দর বিধান ইসলাম। তাই দেখুন ইসলামের পাঁচ ভিত্তি, প্রথম নম্বর أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله প্রথম নম্বর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই আরো সত্যি সাক্ষ্য দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল আর দ্বিতীয় নম্বর ইকামুস সালাহ সালাত কায়েম করা তৃতীয় নম্বর যাকাত আদায় করা তাহলে ইসলাম শাহাদাতাইনের পরে দুটি সাক্ষ্যকারীর পরে প্রথম নম্বর কি সালাত আর দ্বিতীয় নম্বর যাকাত কতটুকু গুরুত্ব দিয়েছে অর্থনীতির ইসলামে তারা বলে ইসলামে অর্থনীতি নেই ইসলামে যদি অর্থনীতি না হয় কোরআন করিম বের করে দেব কোরআন করিমে সবচেয়ে লম্বা যে আয়াত সূরা বাকারা অর্থনৈতিক বিষয় কোরআন তুমি পড়ো না কোরআনের কাছাকাছি নেই তো তুমি কিরকম বুঝবে যে কোরআনে ইসলামী অর্থনীতি নেই একটা অনুচ্ছেদ আছে ফোকাহা উল্লেখ করেছেন মুহাদ্দিসীন উল্লেখ করেছেন লেনদেনের অনুচ্ছেদ কোরআনে কেমন দেব একটু যদি পড়ো তাহলে বুঝবে এই ইসলামী অর্থনীতি মেনে যদি মানুষ চলত দারিদ্র থাকবে না আর ধনী শুধু ধনী হবে না ধনী নিয়মতান্ত্রিক ধনী হবে বড় ধনী যারা গরিবদের রক্ত চুষে বড় ধনী হচ্ছে সুদভিত্তিক লেনদেন তার মানে হলো গরিবদের রক্ত চুষে বড় ধনী হওয়া আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন তো যে ব্যক্তি যাকাত আদায় করে না জানে যাকাত আদায় করা ফরজ সে হচ্ছে কি ফাসেক والزاني عرفت هو الزنا كريم زنا كريم جي زنا كوري আর জিনা যদি কেউ বিবাহিত জিনা করে তাহলে তার কি করতে হবে তাকে হত্যা করতে হবে রজম অবিবাহিত হলে নিয়মতান্ত্রিক 100টি দুর্গা বেত্রাঘাত আর এক বছরের জন্য দেশান্তর অথবা সরকার প্রধান বুঝবেন কি করতে হবে দেশান্তর করবেন না ওকে জেলে বন্দি করবেন এটা বুঝবেন ওয়াজালি ওয়া মুদমিনুল খামর যে মদ খায় মদ্যপায়ী ওয়া নাহুহুম মিনাল ফুসসা এদের মতো আরো যেসব ফাসিক রয়েছে এদের সালাত পড়া যাবে সলাপ করা যায় অর্থাৎ জানাজার সলাপ কিন্তু বিদ্যান্তের জন্য যারা ধার্মিক রূপ তাদের জন্য উচিত না নামাজ পড়া তাদের জন্য উচিত হলো এর সলাপ পড়বেন না যেমন বড় বিজ্ঞ লোক অথবা বড় নেতা বড় আলিম শেখ হাসুদ্দিন আলবানীর মতো কথা মতো শেখ হাসুদ্দিন আলবানী শেখ উসাইমিন ইবনে বাজ বর্তমান মুফতি বড় বড় লোক জানতে পারলেন ওরা তো বড় তো উনি পড়বেন না বলে আমি পড়ব না আপনারা পড়ব কেন উকুবাতান ওয়া তাদীবান লিআমসালিহিম এটা হলো শাস্তি স্বরূপ আর আদর শেখানোর জন্য যেন এ থেকে অন্য লোকজন শিক্ষা গ্রহণ করে দেব আজ অমুক হুজুর অমুক শেখ আমার সলাৎ অমুক ব্যক্তির সলাৎ করেন তো আমি যদি মারা যাই আমি যদি এই অবস্থায় থাকি মদ পান করি ঘুষ খাই সুদ খাই তাহলে ওই রকম সলাৎ পড়বে না এ থেকে কিভাবে সে শিক্ষা পাবে এই আলিমের দোয়া পাবো না তো শেখ হাসুদ্দিন আলী বলছেন যদি এরকম লোক এরকম ফাসিক হয় যে ফাসিকের কথা উল্লেখ হয়েছে তাহলে উচিত হলো বড় বড় লোক যারা বড় আলিম বড় দিনদার পরহেজগার ওরা সলাৎ করবে না বললে তোমরা পড়ো আমি করবো আমি করবো না আমরা বলুন কারণ সলাৎ পড়া কি ভাই পড়ছে কে ভাত ওই যে আপনার পড়েনি নাই পড়ছি না যেহেতু সে আল্লাহর নাফরমান আর বলছেন এটা কেন? কামা ফাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাই বুঝা গেল যদি একটা বেনামাজি, তাই সম্পূর্ণরূপে বেনামাজি হোক, তাই একক পরে একক করে না, সে তো একরকম বেনামাজি। বেনামাজি কিনা নামাজি কাকে বলবে? যে পাঁচ লক্ষ সালাত পড়ে, আর যে জানো যে পরিপূর্ণ সালাত নেই, সে কিরকম নামাজি হলো? স্পষ্ট কিনা? আপনাদের মধ্যে যারা আছে নামাজ সুযোগ পেলে কোনো নেই নেয় তো ওরা করবে, এখানে মজুদ থাকতে পারে, তার উত্তরে মাদত নেই, কারণ বেশিরভাগ ভারতীয় এরকম দেখায়, এই জন্য বলছি নাও থাকতে পারে কোনো হারাদাম, কিন্তু আপনার ধারণা থাকবে কেন? মাগরিবের সালাত এই জায়গায় মার্কেটে দেখলেন মাগরিবের সালাতে মসজিদ তুমি ফুল, এসার সালাতে ফুল, ফজরের নামাজে সব লোকজন ফুল যায়, কারণ এই মার্কেটে যারা থাকে অবস্থান বেশিরভাগ তো আশপাশেই বাসা আছে, 10 কিলোমিটার দূরে কি বাসা আশপাশেই, কোম্পানির লোকজন কিন্তু আছে আর ওরা যায় আমার কাজ করে আবার চলে যায়, কিন্তু স্থানীয় যারা ওরা তো এখানকারই মাগরিব এশার সালাতে মজুদ, ফজরে নাই। অন্যদিকে দেখুন মাগরিব এশার সালাতে মসজিদ পরিপূর্ণ থাকে, জোহরের সালাতে কম, তবু হয়তো বলা যেতে পারে মসজিদে মিন্না মিন্না, আসরের সালাতে কারণ হয়তো কেউ কেউ আছে বাইরে কাজ করে বাইরে যায় নদিয়ার লোক বা এই সব, কিন্তু স্থানীয় লোক যারা দোকান দোকানদাররা ওরা তো বাইরে যায় না, অত এখানেই থাকে, তো জোর সালাতে মানুষ কম কেন? আমার ধারণা বুঝতে পারছেন আপনারা, জোর সালাত মানুষ কম কিনা? আসর সালাতেও কম, কোন বেশি মাগরিব এশা, কারণ এখানে ডিউটি সময়, এখন কি করবে বন্ধ করলে দোকান চলে যায়, তবু এত ছোট্ট কিছু মানুষ রয়েছে আস্তাগফিরুল্লাহ আলাযীম, মুসলমানের বাচ্চা দোকান বন্ধ করে করে যায় অথবা দরবারে ঢুকি, ওখানে ঢুকে কি করে, হয়তো টিভি আনাইলে খাবার খায় আনাইলে গল্প আবার চলে আসে, 15 মিনিট আবার চলে আসে, এর চেয়ে বঞ্চিত লোক আর কে হতে পারে যে সালাতের সুযোগ করে সালাত আদায় করে না? তো এরকম লোক যদি হয় শেখ হাসিনুল ভাইয়ের কথা মোতাবেক ভালো লোক আল্লাহ বলি অথবা যে সমাজের নেতা হিসাবে গ্রহণযোগ্য আলেম ভাই এরকম, উনি সালাত পড়বেন না, আমি সালাত পড়ব না, আপনারা পরে, কারণ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত আছে। শুনেন এবারে কি, عن أبي قتادة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دعي لجنازة سأل عنها فإن أثني عليها خير فقام فصلى عليها وإن أثني عليها غير ذلك قال لأهلها سأنكم بها ولم يصلي عليها. أخرجه أحمد وقال صحيح، أخرجه أحمد والحاكم وقال صحيح على شرط الشيخين وافقه الذهبي هو كما قال الله رسول صلى الله عليه وسلم كي جهن كنو جنازة صلاة الجنة أهلا الله تهم نبي كريم صلى الله عليه وسلم وي بكتي شم كوكي پرسنو کرتے اي بكتي كي لكم شنو كبارا لبجن جدي بلتو اي لبجي بھال شنو تهم تا صلاة جنازة پرتے آجو دي بواتو والله لبجي كوب خراب بنماز مد بائی মধ্য পাই অথবা এরকম গাঁজা খুব আনা এর মধ্যে স্বামী না সবসময় আলাতুর আছে কিনা, কোনো কোনো মানুষের কাছে আপনি যেতে আমার ভয় লাগে, আমার আমি দেখলে ওইদিকে কাম করবো কিনা মিন না দম নাই অত বন্ধ নাই, আবার কোন কোন সিগারেট আছে যেটা না ছিল আর আখির দুই, এটা গন্ধ কিসের গন্ধ জানেন? এটা শব্দ বলবো না, খুব খারাপ গন্ধ, যাদের ডায়াবেটিস খবরদার হয়ে করার লাগে, ডায়াবেটিস রোগ বহুত মুশকিল, আবার এটা খায় গন্ধ শুকাই ঠিক না, তুই আবার এটা খাচ্ছ? ভালো লোক প্রকাশ্যে ধূমপান করবে না, লজ্জা থাকবে ঠিক না? কারণ ধূমপান হচ্ছে এমন একটা গুণা যেটা প্রকাশ্যে মানুষ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার সকল উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিবেন, তবে মুজাহিদিনদেরকে মাফ করবেন না, তার মানে যারা প্রকাশ্যে গুণা করে। হাদিসে এরকম সৃষ্টি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, রাতে কুকাজ করে আর দিনে বলে বলে বেড়ায়, আর এই যে সিগারেট বিরুদ্ধে হয়তো প্রকাশ্যে যাওয়া করুন, আবার কিছু লোক আছে বেয়াদত আলিম উলামা হাফিজ হুফাজ, ভালো লোক খারাপ লোক কোনো বেড়াবেদ নাই আলাতুল, বরং কিছু বেয়াদত এরকম আছে যখন দেখে আপনি আলিম গত দিনে হারান, তো এটা আপনার সামনে এরকম করব বেয়াদত এখানে পড়ল। আর বেয়াদবি করবেন না। তো একটা লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানাজা সালাতের জন্য আহ্বান করা হতো, তখন তিনি জিজ্ঞেস করতেন এই লোকটি কিরকম ছিল। যদি লোকজন বলে লোকটি ভালো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত জানাজা করতেন। আর যদি বলা হতো লোকটি খারাপ, তখন বলতেন সালাকুম বিহা, ওর ব্যাপার তোমাদের কাছে, তার পরিবারের লোকজনকে। ওলাম ইউসল্লি আলিহা, আর তার সালাত জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন না। বুঝতে পারছেন? তার মানে তোমরা পড়ো, আমি পড়ব না। কেন পড়ব? ইহা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নেতা কিনা, সর্বমহান নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদু ওয়ালাদি ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামাহ সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। আল্লাহ নবীর চেয়ে বড় নেতা কে আসবে পৃথিবীতে? আসবে কেউ? এসেছে তার নদীর মর্যাদা এরকম, সালাওয়াতুল্লাহ। কেউ কেউ বলে কি বলে নবীকে নেতা বলা যায় না, কুই শাহাদত নেই, নেতা বলে, কারণ নবী নেতা না। আচ্ছা, তাহলে যদি এরকম বলে দেয় নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা বলেন তো, তো নবীকে রাষ্ট্রপ্রধান বলে দেবে, তো কি ধরে নবী সালাওয়াতুল্লাহি ওয়া সালাম? নবী তো নবী, নবী তো রসুল, তার মর্যাদা বেশি, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান সেনাপতিও ছিলেন, প্রধান নেতাও ছিলেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইজ্জত বেশি আল্লাহ দরবারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খারাপ লোক হতো জিজ্ঞেস করতেন লোকটি কেমন, ভালো সালাত করতেন, ভালো না খারাপ তার সালাত জানাজা করতেন না। তো শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন এই হাদিসকে সামনে রেখে, উচিত হল যারা ভালো লোক সমাজ সমাজের নেতা পর্যায়ের আলিম উলামা, এই যে ফাসিকদের সালাত পড়বেন না। কিন্তু তিনি বলেন নাজায়েজ বলে, উচিত হল, কারণ আসল তো সালাত জানাজ জায়েজ, অন্যরা পড়বে কিন্তু উনি পড়বেন না। এরপরে এক্ষেত্রে আরো কিছু আলোচনা করেছেন, আরেকটা হাদিস উল্লেখ করেছেন, তো তার ভাবার তো হচ্ছে এটি। এরপরে বলছেন দেখেন, ওয়াকাদ ইখতালাফ আহলুল ইলম ফি হাযা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, হাদিসের উল্লেখ করা সংক্ষেপ একটু আগে যাওয়ার জন্য ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি হাসান, আর বলেছেন আহলে ইলমগণ এ ব্যাপারে মতবিরোধ করেছেন। তো কেউ কেউ বলেছেন ইসাল্লি আলা কুল্লি মান সাল্লা للقبلة وعلى قاتل النفس، كنا كنا عالم بلن قطك كوي بكتي جه صلاة قرطو قبلة مكي هيا تار صلاة الجنازة في درسي قراجة وعلى قاتل النفس التهد تكري تار صلاة الجنازة قراجة يادر بوزبن অনেক লোক আছে এরকম মাঝে মধ্যে হয় না আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা মুসলমানদের মধ্যে কম অপেক্ষা বলো, বেদিন কাফির কুফারদের মধ্যে আত্মহত্যা বেশি। মুসলমান যদি শয়তান হোক না কেন, দুষ্ট হোক না কেন, তার ভিতরে রয়েছে আল্লাহর প্রতি ঈমান। অশান্তির সৃষ্টি হলে মানসিক অশান্তি, মানসিক অশান্তি হয় কিনা তা আমরা কোন দিকে রুজু করে বলেন আল্লাহ দিকে। আমাদের অশান্তি দূর হওয়ার মাধ্যম হচ্ছে সলাত। এমনকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, আদ-দুনিয়া বিলাল আলিমনা বিস-সলাত, বিলাল আযান দাও আর সলাতের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দাও, আমরা সলাত করে শান্তি পাই। আচ্ছা, কেউ কি আছে এখানে যে সলাত করে শান্তি পায় না? কেউ কি এখানে আছে? যদি এরকম থাকে তাহলে বুঝলে সলাত হচ্ছে না, মন সলাতে নাই, এজন্য শান্তি পায় না। আপনার মধ্যে ত্রুটি আছে, গড়বড় মন এদিক সেদিক যায়, হ্যাঁ আবার আছে, এরকম আমি মুশকিল। আপনি যদি সলাত পড়েন মন এদিক সেদিক যায় আবার চলে আসে, মুশকিল মধ্যে বুঝছেন, এমনি মানুষকে দেখা পাচ্ছেন সহজ করে ভিতরে নাই। ولا يذكرون الله الا قليلا ان المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا الى الصلاة قاموا كسالى মুনাফিক আল্লাহকে দোষাবে, আল্লাহকে বলবে আমি তাকে অবকাশ দিচ্ছি, যখন সলাতে যায় ওরস হয়ে যায়। আপনি যখন সলাত করেন ওরসতা বোধ করেন? ওরসতা বোধ করেন? যে কেউ ওরস হয়ে দাঁড়ায় তার মধ্যে মুনাফিক তার সলাত করবেন উচ্চ উদ্দি করার সাথে, কার সামনে দাঁড়াচ্ছেন বলেন আল্লাহর সামনে। ওদের কাজ লোকজনকে দেখায় আল্লাহ আর আল্লাহ দিকে খুব কম, খুব কম দেখি, কারণ তার ভিতরে তো সলাৎ নাই, এমনি বস বলে মাথা ঘুষায়, মাথা ঘুষায়, মাথা ঘুষায়, মাথা ঘুষায়, কি দেখে আস্তাগফিরুল্লাহ। তাই মন সাথে রেখে সলাত আদায় করবেন, দেখবেন ইনশাআল্লাহ সলাতে শান্তি পাবেন। যারা শান্তি পায় না তাদের মধ্যে রয়েছে দুর্বলতা। আচ্ছা, সলাত কেন? আমরা যখন সুযোগ পাই দুহাত ধরে দোয়া করি রবের কাছে, শান্তি পাই কিনা? আল্লাহ অথবা এমনি দিই দুহাত করলাম না, হাঁটছি আল্লাহ মাফ করো, আল্লাহ রহম করো, আল্লাহ কত শান্তি, আল্লাহকে ডাকলেই বুঝতে হচ্ছে শান্তি, বলো সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইমানের অলঙ্কার। বাচ্চা বাচ্চা তার মাকে খুঁজে, মাকে পাচ্ছে না, অশান্তি কিনা? অশান্তি। মাকে পেয়ে গেলে শান্তি, ঠিক না? ঠিক। তো আমাদের যতই অশান্তি হোক আমরা আল্লাহ দিকে রুজু করি, আমাদের অশান্তি দূর হয়ে যায়, আলহামদুলিল্লাহ। অশান্তি দূর করার মাধ্যম হচ্ছে সলাত, অশান্তি দূর করার মাধ্যম হচ্ছে আল্লাহকে দেখা, আল্লাহর জিকির। রব বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। শুনো, আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়। আর সর্বোত্তম একটা জিকির হচ্ছে আল্লাহ, দেখুনটা আল্লাহর কালাম তিলাওয়াত করা, আল্লাহর কালাম তিলাওয়াত করা। অনেক মুসলমান দুঃখের ব্যাপার, আল্লাহর কালাম পড়তে জানে না, আলহামদুল শুদ্ধ না, কোরআন শুদ্ধ না, আত-তাহিয়াত শুদ্ধ না, সালাতে পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ আমরা বলেন কিনা অনেক মুসলমান আত্মহিয়াত সুন্দর করে পড়তে পারে আল্লাহ বড় দুঃখের ব্যাপার সুরে কোন ফাতিহা শুদ্ধ তো শান্তি বলেন কি রকম শান্তি পাওয়ার জন্য এইসব যেসব জিকির আছে আল্লাহ সুসান থেকে প্রমাণিত বিশেষ করে সলাতের সলাত ছাড়াও ওগুলো আমরা ভালো করে মুখস্থ করি ভালো করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি অযথা সময় ব্যস্ত যেন না হয়। তো এখানে কথা হচ্ছিল ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বলছেন প্রত্যেক মুসলমান এই কিবলা মানে কিবলাকে সামনে রেখে সালাত আদায় করে তারই সালাত পড়া যায়। কত জানাজা সালাত মারা গেছে তাকে কি বলতে পারবে তার সালাত জানাজা পড়তে পারবে। ওয়ালা কাতিলিন নাফস আত্মহত্যাকারী যে তার সালাত জানাজা পড়া যায়। তো মাঝে মধ্যে এরকম বাংলাদেশে এরকম ঘটনা ঘটে বুঝে না আত্মহত্যা করা পেলেন। তো এই অবস্থায় শেখ হাসুদ্দিন ভালো ভালো লোকজন বিজ্ঞজন পড়বে না সাধারণ লোকজন পড়বে কারণ যেহেতু সে ইমানদার মুসলমান এই তার সালাতুল জানাজা পড়ে কি করবেন দাফন করবেন সালাতুল জানাজা না পড়ে না এরপর বলছেন ওহুয়া কওলু সুফিয়ান আত-তাওরি ওয়া ইসহাক ওয়া ক্বাল আহমদ লা ইউসাল্লি আল-ইমামু আলা কাতিলি আন-নাফস ওয়া ইউসাল্লি আলাইহি গায়রু আল-ইমাম ইমাম আহমদ বলছেন আত্মহত্যাকারীর জানাজা সালাত প্রধান ইমাম পড়বেন না আর প্রধান ইমাম বলছে রাষ্ট্রপ্রধান এলাকার তিনি প্রধান তিনি কারণ শুধু মসজিদে ইমাম উদ্দেশ্য না বুঝতে পারছেন কেউ কেউ মনে হল মসজিদে ইমাম আসল আর ইমাম আসল ইমামকে রাষ্ট্রপ্রধান দিয়েছেন আসল ইমাম তারপরে এই ইমাম এলাকার কোন নেতা ও ইমাম মসজিদের লিডার বা ইমাম সে যদি মজবুত হয় সে ইমাম বুঝতে পারছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বলছেন আত্মহত্যাকারীর সালাত ইমাম পড়বেন না ইমাম ছাড়া অন্য লোক পড়বেন তাহলে কত প্রায় সমাধি মানে বড় ব্যক্তি পড়বে না ছোট খাটো ব্যক্তি পড়বে মানুষকে বুঝে পাবে খবরদার এরকম আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা জায়েজ না। তো মুসলমানদের মধ্যে এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে আর ঘটে তাদের ক্ষেত্রেই যারা ইসলামী বিধিবিধান ইসলামী শিক্ষা থেকে যারা দূরে তাদের ক্ষেত্রে হয় বুঝতে পারছেন ইসলামী শিক্ষা থেকে দূরে তোমার নাই রোজা নাই কিছু নাই শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া কিছু হয়েছে এমন শান্তি সৃষ্টি হয়েছে বলার মতো আর যারা মুসলমান অশান্তি হোক আল্লাহর বিধান মানে শিক্ষা রয়েছে যদি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা আত্মহত্যা করতে পারে না এই কোরআন হচ্ছে এমন কোরআন এমন কোরআন আমি নাজিল করছি যে কোরআন হচ্ছে শিফা মানুষের জন্য মুমিনদের জন্য শিফা আর রহমত এবার আপনার মনে যদি রহমত সৃষ্টি হয় রহমত আসে কোরআন পাঠ করলে তাহলে আপনি আত্মহত্যা করবেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের সঙ্গ আমরা তো কোরআনের সঙ্গ পরিত্যাগ করেছি বেশিরভাগ বাংলাদেশি আমি আমার দেশের কথা বলবো অন্য দেশ খালি হলে হয়তো আরো আমার দেশের বেশিরভাগ মুসলমান কোরআন পড়তে জানে না। আচ্ছা আমি মিথ্যা বল মিথ্যা বললাম অথচ তাদের আসলই হচ্ছে কোরআন আল্লাহর কালাম এই কোরআন যতদিন থাকবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না এই কিয়ামত যতদিন থাকবে ততদিন এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমান থাকবে। কোরআন ধরে নেওয়া হবে তারপরে আস্তে আস্তে মুসলমানও শেষ হয়ে যাবে। যখন এখানে আসে মানুষ জিজ্ঞেস করে আলহামদু মুস্তাকিমের মুস্তাকিম সারা জিন্দগি পড়লো সোলা কি পড়লো 40 বছর বয়স 50 বছর বয়স এমনকি অনেক যুবক আছে দুঃখের ব্যাপার এই প্রজন্ম নতুন প্রজন্ম এইসব যুবক যুবকদের কোরআন পড়া ঠিক না অনেকে আছে কায়দাও করতে জানে এটা দুঃখের ব্যাপার না। তাই আসুন কোরআনের দিকে অগ্রসর হন দিন পাওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এক্ষেত্রে আরেকটি হাদিস وكان عن زيد بن خالد في حديث امتناع النبي صلى الله عليه وسلم من الصلاة على الغائب وقوله صلى الله عليه وسلم لأصحابه صلوا على صاحبكم إن صاحبكم غل في سبيل الله أخذ أصحاب السنة بسند صحيح على ما سبق بيانه في عند المسند إيه حديث تعليقه الله رسول صلى الله عليه وسلم إيك بكتي এক সাহাবি রাদিয়াল্লাহু আনহু মানুষ থেকে তো ভুল হয় এক ব্যক্তি গনিমতের মাল চুরি করেছিলেন গত 10 বছর আগে তো আপনারা শুনেছেন হালকা একটা জিনিস ওই পুঁতির দানা মতো হ্যাঁ একটা জিনিস খাস গনিমতের মাল চুরি আল্লাহ রাসূল বললেন আমি ওর সালাতুল জানাজা পড়ব না কেন ইন্না সাহিবাকুম গাল্লা ফি সাবিলিল্লাহ তোমাদের এই সাথী আমানতের খেয়ালত করেছে এই আমানত রাখা হলে আমানতের খেয়ালত মহাপাপ কবি রাখবে না কেউ যেন আমানতের খেয়াল না করি মসজিদের কথা বলে বোঝা নিয়ে নিজে খায় কিরকম হয় এটা বলেন তো অথবা মাদ্রাসার কথা বলে নিজে খায় আল্লাহ আলম এরকম আমি শুনি মাঝে মাঝে এরকম হয়ে যায় টাকার মান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর সালাত আমি পড়বো না তোমরা তাহলে চুরি করবেন আমানতের খেয়াল করবেন সবাইকে ভয় করতে হবে আল্লাহকে আমি যেন না করি আপনারা যেন না করেন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় আমানতের খেয়ালত মহাপাপ ইন্না আল্লাহ ইয়াদুকুম আন তুআদ্দু আমানাতি ইলা আহলিহা তবে একটা জিনিস সবাই জানে একটা জিনিস আছে তওবা তওবা করলে আল্লাহ মাফ করবে ঠিক না বিগত জীবনে যা হয়েছে তওবা করে আল্লাহ দিকে ফিরুন তাই মসজিদ হোক মাদ্রাসা হোক তাই কোন প্রতিষ্ঠান হোক আপনাকে আমানত যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আদায় করতে হবে আপনি নিলেন কোরআন সুন্নাহ অনুসারীদেরকে দিলেন ওখানে গিয়ে আলা বেদাতীদেরকে দিলেন যাই হবে নিয়েছ কোরআন সুন্নাহর অনুসারী মসজিদ মাদ্রাসার জন্য টাকা কালেকশন করেছো ওই ওখানে গিয়ে আদায় তুমি বেদাতীদেরকে দাও তোমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের থেকে দিলে কি হবে খেয়াল রাখবে হ্যাঁ আর আমি আপনাদের সকলকে বলছি কেউ যেন বেদাতী মাদ্রাসা অথবা মসজিদে না দেয় সেখানে পরে তার এলাকার মসজিদে কিছু না দেয় তাহলে কি ওইটা আরেক কথা কারণ ওগুলিতে দেওয়া স্বভাব হবে না বরং হবে গুনাহের কাজে সহযোগিতা আল্লাহ বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা নেক কাজে আল্লাহর বিরি কাজে সহযোগিতা করো গুনাহের কাজে আর ভুলের কাজে সহযোগিতা করো না এই যেসব মাদ্রাসায় মসজিদে বেদাত হয় প্রকাশ্যে এগুলিকে দিলে আমরা কি করলাম, গুনাহের কাজে সহযোগিতা করলাম। স্পষ্ট কিনা? আপনি জানেন এটা বিদাত, আবার ওকে দিলেন, তার মানে কি সহযোগিতা করলাম, আল্লাহ জিন্দা, খালি বিদাত জিন্দা। كل محدثة بدعة وكل بدعة ضلالة তবে ব্যক্তিগত ব্যাপার আরেকটা বলেছি, খেয়াল রাখবেন এটা, তুমি যদি মনে করো কিছু দিলে হয়তো ফায়দা, হয়তো হেদায়েতের পথে, সেটা তোমার ব্যক্তিগত, কিন্তু যদি মানুষ দেয় কোরআন সুন্নাহ অনুযায়ী মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য, তুমি ওদিকে তাহলে তাহলে আমানতের খেয়ানত, মারা যাওয়ার পরে শুরু হয়ে যায়, পারবি মারা লাগবে না, মরা লাগবে না, এখন থেকে শুরু হয়তো ভয় করার লাগে, বিন্দু মাত্র করবো শুরু, আল্লাহ আমাদের হেফাজত করো, আর হকের পথে থাকবেন, আপনারা তো হক শিখছেন না, লাগবে ঠিক না, বুঝে আসছে না, আর কতদিন লাগে? সুমাবাবি উসাল রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে পাঠালেন, না তার বাহিনী পাঠালেন, ওকে ধরে নিয়ে আসার জন্য, সুমাবাবি উসালকে, তারপর এখানে লম্বা ঘটনা আছে, ঘটনার উদ্দেশ্য পরবর্তীতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখলাক থেকে নিয়মতান্ত্রিক ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মিনিট পূর্বে আপনি আমার কাছে দুনিয়ার মধ্যে যত লোক ছিল সব থেকে আপনি নিকৃষ্ট ছিলেন, আর এখন যখন ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার পরে এবারে আপনি আমার কাছে দুনিয়ার মধ্যে যত লোক আছে সব থেকে আপনি সবচেয়ে বেশি, সবচেয়ে শ্রেষ্ঠ এবং আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। তার কত সুদ কতদিন লাগে? বলো না, এখন বুঝে আসে না, কোন দিন বুঝে আসবে, খামচি জানা চলে গেল তবু তুমি বেদা পরিত্যাগ করতে পারছো, এত দর্শে আসছো তবু বেলা পরিত্যাগ করছো, এত দর্শে আসছো তবু শুনতে কোনো আমল হয় না, বলো মত মত বিরোধ আছে, আর কোন দিন তুমি বুঝবে? তাই স্পিড বাড়াবেন, যা শুনেন বেলা পরিত্যাগ করবেন, করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ না বামাই পরিত্যাগ করবেন, জানি না আমার হায়াত কতটুকু, আপনার হায়াত কতটুকু, বুঝতে পারছি আমি জানি না, আবার যে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারবো তাও জানি না, এটা যেমন আপনাদেরকে বলছি নবীর ওসিয়াকে সামনে রেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহর ওসিয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ, আল্লাহকে সবসময় ভয় করবেন, আল্লাহ নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আল খামিস, পঞ্চম বলছেন, আল মাদিন আল্লাযী লাম ইয়াতরুকনি আল মাল মা ইয়াকি বিহি দাইনহু ফা ইন্নাহু ইসাল্লা আলাইহি ওয়া ইন্নামা তারাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস-সালাত আলাইহি ফি আউয়াল আল আমর ওয়া ফীহি আহাদীস, ওই ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণ রেখে মারা গেছে কিন্তু ঋণ পরিশোধ করার মতো কোন মাল সম্পদ তার ছিল না, এই অবস্থায় মারা গেলে তো বলছেন তার সালাতুল জানাজা পড়বে, পড়া হবে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম দিকে ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যায় আর তার ঋণ পরিশোধ করার মতো কিছু রেখে না মারা যায় তাহলে এই অবস্থায় তার সালাতুল জানাজা পড়তেন না, কিন্তু পরবর্তীতে পড়েছেন। তো তার হাদিস শুনেন, একটি হাদিস আমরা পেশ করব, عن سلمة بن الأكوع قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذ أتي بجنازة فقالوا صل عليها فقال هل علي دين؟ قالوا لا، قال فهل ترك شيئا؟ قالوا لا، فصلى عليه. أجل সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু বলেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসেছিলাম, এমনি মুহূর্তে একটি জানাজা আনা হলো, লাশ আর কি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাত করুন, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন হাল আলাইহি দাইন, তার কি ঋণ আছে, কর্জ আছে, সাহাবায়ে কেরাম বললেন না কর্জ নাই, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন هل ترك شيئا؟ কিছু রেখে মারা গেছে? قالوا لا ربنا لا كثير لي قريبا كنت لين থেকে মুক্ত আলহামদুলিল্লাহ فصلى عليه তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত আদায় করলেন নবী নিজে ثم اوتي بجنازه اخرى ورأى في جنازه ما হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তার সালাত জানাজা পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হাল আলাইহি দাইনুন তার কি ঋণ আছে বলা বলো হ্যাঁ ঋণ আছে বললেন কিছু রেখে কি মারা গেছে অর্থাৎ কিছু সম্পদ কিছু কি আছে তারা বললেন সালাতানি তিন দিনা ফসল্লা আলাইহা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত জানাজা পড়লেন সুম্মা উদিয়ে বিল তিসালিতা তারপরে তৃতীয় নম্বরে আরেকটা সালাত জানাজা জানাজা আনা হলো সাহাবায়ে কেরাম বললেন সল্লি আলাইহি সালাত জানাজা পড়ুন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন হাল তারাকা শাইআন قالوا لا বললেন সে কি অন্য কিছু রেখে মারা গেছে তারা বললেন না হাল আলাইহি দাইনুন ওর কি ঋণ আছে তারা বললেন তিন দিনার তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লু আলা সাহিবিকুম ওর জানাজা সালাত পড়ো তোমরা তোমাদের সাথীর জানাজা সালাত পড়ো তার মানে আমি পড়ব সাল্লু আলা সাহিবিকুম আমি পড়ব ওই সময় قال رجل من الانصار يقال له ابو قتاده صل عليه يا رسول الله علي دينه يا الرسول আপনি তার সালাত জানাজা আদায় করেন আর তার যে ঋণ রয়েছে এই ঋণের জিম্মেদার আমার জিম্মেদারি আমার উপর তার মানে আমার আমি তার ঋণ পরিশোধ করে দেব বুঝতে পারছেন তাহলে ঋণ কিরকম ভারী জিনিস তাই ঋণ যদি থাকে যথাসম্ভব তাড়াতাড়ি ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন বুঝলেন ভাই ভারী ঋণ যেটা হালকা হালকা ঋণ যেটা আমরা বুঝি এটা কিরকম না তবুও ঋণ যদি থাকে কম বেশ সব লিখে রেখা পাবো অমুক আমার কাছে এত টাকা পাবে অমুক পাবে আপনার যদি সচ্ছল হন লিখে রাখবেন জানেন আপনার কোন সময় বহুত আসছে মানুষ যেন জানে অমুকের সাথে আমার এরকম লেনদেন এমনি ভাবে এই তো হাদিস শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে মানুষ যখন শহীদ হয় তখন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় একটা জিনিস মাফ হয় না তা হচ্ছে ঋণ কি মাফ হয় না বলেন আল্লাহ আকবার শহীদ হয়ে আল্লাহর পথে সব মাফ ঋণ মাফ নেই ঋণ থাকে ঋণ পরিশোধ করবেন কোন কোন মুসলমান আছে লেনদেনের ক্ষেত্রে দুর্বল এটা ঠিক না ভয় করো আল্লাহকে লেনদেন যার পরিষ্কার অনেকে বলেন লেনদেন যার পরিষ্কার তার ইমান পরিষ্কার মানুষ ভালো না খারাপ লেনদেনে তাকে তার পরিচয় পাওয়া যায় বুঝতে পারছেন একটা পরিচয় গুরুত্বপূর্ণ একটা পরিচয় কোন সময় মিলে লেনদেনে লেনদেন পরিষ্কার আলহামদুলিল্লাহ লেনদেন অপরিষ্কার তার মানে কিছু আছে গর্ব আবার যদি চুরি করে দেয় তাহলে মুশকিল এটা বুঝেন না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহর বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন এক্ষেত্রে আরো কয়েকটি হাদিস পেশ করেছেন এরপরে ষষ্ঠ নম্বর من دفن قبل أن يصلى عليه أو صلى عليه بعضهم دون بعض فيصلون عليه في قبره على أن يكون الإمام في الصورة الثانية ممن لم يكن صلى عليه وفي ذلك حديث جدي كنو بكتك دفن قرآه جنازة صلاة قرار عليه كن با كيشو قرآشن كيشو لك قرآشن كيشو لك قرآشن أتا كتابن قرآه يجي أي غزتا আপনি যদি তার সালাত জানাজা পড়তে পারেন পড়তে চান তাহলে তার কবরে গিয়ে সালাত জানাজা পড়বেন বুঝতে পারছেন এখানে সালাত জানাজা পড়ে কিন্তু মানুষ আর বাংলাদেশে নাই যেহেতু হয়তো আহলে হাদিসে হয়তো পড়তে পড়তে পারে আমি কারণ আমি দেখিনি কিন্তু হানফি মাযহাবে নাই এই জন্য পড়ি অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে দেখেন এক্ষেত্রে কয়েকটি হাদিস, যে হাদিসটি তিনি পেশ করেছেন, প্রথম নম্বর আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال مات رجل وكان رسول الله صلى الله عليه وسلم يعوده فدفنوه بالليل فلما اصبح اعلموا فقال ما منعكم ان تعلموني او تعلموني قالوا كان الليل وكانت الظلمه فكرهنا ان نشق عليك فاتى قبره فصلى عليه قال فامنا وصففنا خلفه وانا فيهم وكبر اربعا اخرجه البخاري ومسلم مختصرا وكذلك نسائي الترمذي وبيهقي احمد ما شاء الله رحمهم الله ونكرميه الشيخ اسد البري এক ব্যক্তি মারা গেলেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস, এক ব্যক্তি মারা গেছেন, তো মারা যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য যেতেন, তাহলে বোঝা গেল তিনি অসুস্থ ছিলেন। ওই সময় তিনি যখন মারা গেলেন তখন তাকে রাতে তারা দাফন করে দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সকাল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন ব্যাপারটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন আমাকে বললে না, কোন জিনিস তোমাদেরকে বাধা দিল তোমরা আমাকে বললে না কেন? তো তারা বলেন, কানাল লাইল ও কানাতি যুল্মা, রাত ছিল, অন্ধকার ছিল। তখন আমরা মনে করি আপনার কষ্ট হবে, তো আমরা আপনাকে কষ্ট দিতে চাইলাম না, কারণ স্বাভাবিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল, রাষ্ট্রপ্রধান, সবকিছু মাশা আল্লাহ। ধরে বারবার যদি প্রত্যেককে গালি দিন যদি তিনি জানতে কষ্ট হবে কিনা, আল্লাহ। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তার কবরে এসে তার সালাতুল জানাজা পড়লেন। হাদিসটি বুখারী মুসলিম আরো কয়েকটি তার নাম শুনেছেন আপনারা, বুখারী এবং মুসলিমের হাদিস। তো আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমাদের ইমামতি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা তার পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছি, দাঁড়ালাম। বলছেন, ওয়া আনা ফীহিম, আর এদের মধ্যে আমিও ছিলাম। আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাব্বা আরবাআন, চার তাকবীর দিলেন। কয় তাকবীর? তো বোঝা যায় বেশিরভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার তাকবীর দিতেন, আর মাঝে মধ্যে বেশি বেশি করতেন, কম নয়, চার তাকবীর থেকে কম নয়, চার তাকবীর থেকে বেশি। পরে আপনার আলোচনা শুনবেন, এর পূর্বেও আমি বলেছিলাম, নয় তাকবীর পর্যন্ত প্রমাণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় নয় তাকবীরও দিয়েছেন একদম লাস্ট, তাহলে পাঁচ ছয় সাত আট নয় তকবীর পর্যন্ত দিতে পারে। তো এই মসজিদে আমরা সালাতুল জানাজা পড়ি, মাঝে মধ্যে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন তিনি মাঝে মধ্যে বেশি করতেন, আমি দেখেছি। আর বর্তমান ইমাম যিনি ওয়াক্তি ইমাম শেখ সামিয়া সুকাইয়্যির সুকাইয়্যির তারা বলে, তার তিনিও মাঝে মধ্যে এরকম চার তকবীরের ছাড়াও পাঁচ তকবীরও দেন, যেন মানুষ জানে যে চার তকবীর শুধু চার তকবীর নয়, চার তকবীর থেকেও বেশি দেওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো সুন্নতের উপর আমল করা ভালো, বাংলাদেশে প্রচার করবেন আপনারা, বিশেষ করে কোরআন সুন্নাহ অনুসারে যারা ওরা করুক। আর আপনিও যদি মাঝে মধ্যে ইমামতি করেন, সবাই চেষ্টা করবে আমি জানাজার সালাত শিখব, আর প্রয়োজন আমি নিজে পড়াব, ঠিক না? বিনা চেষ্টা নাই, হয়তো কি করবো না, আমি আর কি হয়তো কোনো দোয়াই শিখব বলতে পারি না ভাই, কি করবো আর আসো, হ্যাঁ শিখবেন কিরকম? আপনি দেখেন, আপনি এখানে এসেছেন, এখানে এসে অনেক লোক আছে বেশিরভাগ দেখা যায় সে যে কাজ জানতো ওই কাজ সে করে না, ওই কাজ আমি তাকে অন্য কাজ দিয়েছি, একজন দুইজন অনেক লোক বলেন তো, ঠিক না? বেশিরভাগ আচ্ছা অন্য কাজ দুজন আপনি দেশে করেননি, এখন কি করবেন? না বলে কি অসুবিধা, তাই কিছুদিন করলেন পরে কাজ শিখে নেন, শিখলেন না? এটা দিয়া এই দুনিয়ার জন্য কয়েক হাজার দিয়া কয়েক লাখ টাকা, আর যেটা আপনার আগালাতের জন্য থাকবে ওইটা কেন শিখেন না? কারণ ওটা দেখে লাগাচ্ছি, এই জন্য ওইটা দেখবে কোন জায়গায় মারা যাওয়ার পরে ইস্যু হয়ে যায়, বুঝতে পারছেন? যদি আপনি ভালো কাজ করেন মারা যাওয়ার পরেই আপনি দেখবেন ইনশাআল্লাহ, আর যদি খারাপ কাজ করেন তাহলে মারা যাওয়ার পরেই দেখবেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ কবর হচ্ছে আউয়াল মানাজিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল কোনটা? তাই ওই কবরকে স্মরণ করা দরকার। আর জানাজার সালাত নিজে শিখি, বুঝতে পারছেন, নিজে শিখি, দোয়া শিখি। ওই যেমন প্রথম দিন আলহামদুলিল্লাহ তো সবাই গেলে, কিন্তু যাদের শুদ্ধ না আপনারা শুদ্ধ করুন। দ্বিতীয় দিন পড়ার পর কি দরুদ শরীফ, সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আমরা সালাতে পড়ি, ওইরকম সালাত পড়ব, সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় তকবীর পড়ার দোয়া, দোয়া এখানে আমি কতদিন বন্টন করেছি, বারবার স্মরণ করিয়ে দিই, তবুও অনেক লোকে মতো শিখে। আচ্ছা, তৃতীয় তকবীর পর, চতুর্থ তকবীর পর, সাধারণত চার তকবীর দেওয়া হয়, চতুর্থ তকবীর দেওয়ার পরে সালাম ফেরা হয়, তাই না? কিন্তু যদি পাঁচ তকবীর দেন ইমাম, তাহলে এইভাবে দোয়া চতুর্থ তকবীরও করবেন আর পাঁচ চার তকবীর দেওয়ার পরেও কি করবেন, দোয়া করবেন। এরকম যদি ছয় তকবীর মানে দোয়া বর্ণন করা হবে। এরপরে আরেকটা হাদিস তিনি পেশ করেছেন, একজন মহিলার কথা, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, أن امرأة سوداء كانت تقوم المسجد فماتت فقادها النبي صلى الله عليه وسلم فسأل عنها بعد أيام فقيل له إنها ماتت. اجن قالوا مهلا الله رسول صلى الله عليه وسلم المسجد قل اشكا قلت المسجد قل اشكا قلت এটা ভালো কাজ, নেকির কাজ। যেমন একটা মন্দির পড়ে আছে, অনেকে মন্দির তুলে না, মন্দির পড়ে আছে, মন্দিরও তুলে না, মনে করে আধা এখানে মজুদ আধা ক্লিনার ওরা করবে, ঠিক না? আসল তো ওরা তোমার দায়িত্বশীল আছে, অসুবিধা নেই, কিন্তু আপনার তো কাজ করা উচিত। আমাদের দেশে এরকম দেখছি আলহামদুলিল্লাহ, গ্রামে গঞ্জে যেসব মসজিদ রয়েছে, শুধু ওই মসজিদের মুয়াজ্জিন করার না, বা বিশেষ মসজিদ যদি থাকে অনেক ক্লিনারও করে না, সাধারণত লোকজন লেগে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, লাগে কিনা? ওই গরিব এলাকায় এখানে আপনারা আছে, আমরা এখানে এসেছি সৌদিতে, আমরা এমন দুনিয়া গেছি গরিবেরা, এমনকি আমাদের দেশে দলিরও মসজিদ পরিষ্কার করে, করে কিনা? আর এখানে এসে এই এদের তালে আমরা ঠিক না, মসজিদ পরিষ্কার করা একটা সওয়াবের কাজ, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নির্দেশ দিয়েছেন, পাড়ায় পাড়ায় যেন মসজিদ তৈরি করা হয় আর মসজিদ যেন পরিষ্কার করা হয়, নির্দেশ বলেনি শুধু অমুক, শুধু ক্লিনার না, তুমি নিজে ক্লিনার, আমরা সবাই ক্লিনার হবো, মসজিদ ক্লিনার বলেন ইনশাআল্লাহ, এটা নবীর নির্দেশ। ও আন তুনাদ্দাফা وان تبخر ارشده رب خدها وهو شدون بيشيش بيشيش لوك اسبلا سب سمي مسجد تحق بيش غندي نبي نرده صلى الله عليه وسلم مسجد فرشكا قرار فرشكا قرار فرشكا قرار تي جرى اي ديوتي بيشي جدي تر تر تر نيت والا صعبه قرار دنیا موجود صعب حالي دمائي كي قرار هم ديوتي او شدو ديوتي ٹھیک ہے اپنے ہر اس طرح کمائی کر আপনার উদ্দেশ্য যদি আমি হালাল কামাই করি, আলহামদুলিল্লাহ, নিজে খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো, মা বাবাকে খাওয়াবো, তাহলে কি ভাবলে আপনি সব আজ কি করবো, দুনিয়া তো করতেই হয় ভাই, কি করি সব হবে নাকি, দুনিয়া তো করতেই হয় ভাই, কি করি হালাই সব, আর বলেন দুনিয়া করেন কামাই করেন, উদ্দেশ্য হালাল তরিকায় কামাই করবো, নিজে খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো, সব এতে কি রয়েছে, তারা বলেন যে তো মারা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল্লা আনতুম মুনি, তোমরা আমাকে কেন তোমরা বলবে না, তারা ওইরকমই বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে মারা গেছেন আর রাতে আমরা দাফন করে দিয়েছি, আমরা মনে করি আপনার কষ্ট হবে, আপনাকে জাগাবো, আপনার কষ্ট হবে, আমরা আপনাকে জাগাই, আর অন্য ফর্মে আমরা তারা যেমন মনে করেন এটা তো একটা মসজিদ ক্লিনার, একটা মহিলা কালো মশাল, যেমন যেমন তাকে ছোট ভাবলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় করে তুললেন। বুঝতে পারছেন? এর হাদিস আমার কথা বলে ব্রেকার এসেছেন, ফাকআন্নাহুম সাখারু আমহা, তার আকারকে যেমন তারা ছোট মনে করলেন, এই জন্য কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাবো? তার কবর কই আমাকে দেখাও। তারপর আল্লাহ ওখানে গেলেন, তার কবরে দাঁড়িয়ে তার সালাত আদায় করলেন, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আখলাক। কিন্তু এর দ্বারা বোঝা যায় সবসময় তো আপনি নবী যেতে পারতেন না, তাই না? কারণ নবী তো মানুষ, তারও ক্লান্তি হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোগ হয়নি কি বলেন জানেন? রোগ হয় কিনা, মাথা ব্যথা হয়নি, আচ্ছা দাঁত তার সহি হয়নি, উপর থেকে পড়ে গেছেন, পরে কামড়া ছিঁড়ে গিয়েছিল, প্রায় এক মাস ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সালাত আদায় করেছেন। তো নবী কি মানুষ না? মানুষ না হলে এরকম হবে না। ওরা কুত্তিকে কুত্তিকে দলিল দিতে মিন্না মিন্না, এটা হচ্ছে গুমরাহের কাজ। নবীর ইজ্জত বেশি, নবী মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ। এটা হচ্ছে আমাদের আছে, তাহলে তার ইজ্জত বেশি দিচ্ছি না তুমি, তুমি বেশি দিচ্ছ, তুমি নবীকে, নবী যে মানুষের মানছ না, তুমি বললো নবীকে মানুষ মানতে না, তাই কি? জিবরিল আলাইহিস সালাম তো নূরের সৃষ্টি, নূরের সৃষ্টি না? মিকাইল আলাইহিস সালাম নূরের সৃষ্টি, মালাকুল মউত নূরের সৃষ্টি, ইসরাফিল আলাইহিস সালাম নূরের সৃষ্টি, সমস্ত ফেরেশতাগণ আলাইহিস সালাম নূরের সৃষ্টি, আর আমার নবী মাটির সৃষ্টি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হলে কি হবে, সবার চেয়ে মর্যাদাবান হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা নবীকে ইজ্জত দিলাম না, নবীর ইজ্জত কম করলাম? বুঝে ভালো করে, নবীর ইজ্জত সবার উপরে। قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا. আপনি বলুন, আমি তো তোমাদের মতই মানুষ, আমি তো বলিনি আল্লাহ কালাম, এখন কি বের করে দেবো কোরআন সূরাতুল কাহফ আমরা পড়ি না প্রতি জুম্মা, একদম শেষ আয়াত দুইটি সূরা ফুসিলাত রয়েছে, আর সূরাতুল কাহফের একদম শেষ আয়াত 110 নম্বর আয়াত, قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد. আপনি বলুন, আমি তো তোমাদের মতই মানুষ, আমার কাছে ওহী আছে। কিসের ওহী? পার্থক্য হচ্ছে এটা, তোমাদের ইলাহ একই ইলাহ, তাহলে আমাদের ইলাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আসল তৌহিদ মানতে হবে, যতই ইবাদত করেন যদি তৌহিদ ঠিক নাই সব নষ্ট। আর দ্বিতীয় নম্বর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো ইবাদত করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় করবেন, আমল অল্প ফায়দা হবে বেশি, সব পাবেন। আর যদি অনেক আমল করেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা নেই, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাই এই যে মাস 12 তারিখকে উপলক্ষ করে যারা এই কি করেন, এটাও কবুল না, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, বাংলাদেশ জানিয়ে দিবেন, ইন্ডিয়া জানিয়ে দিবেন, কেউ যেন এসব বেদাত না করে। অন্যদিকে আমি বলেছি বিশুদ্ধ কথা হচ্ছে নবীর জন্মদিন হল 9 রবিউল আউয়াল, চলে গেছে আর বহুত কোন দিন হয়েছে 12 রবিউল আউয়াল, তবুও প্রসিদ্ধ হচ্ছে কোনটা 12 রবিউল আউয়াল, কার জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল। আচ্ছা এই কথা ভালো, ঠিক আছে, তাহলে দুইটা তো তোমরা খুশি পালন করো, সুন্দর খুশি পালন করে 12 রবিউল আউয়াল, তো মৌত গেল কই, শুক্রাণু গেল কই? কারণ এটাও ঠিক না, জন্মদিবসকে উপলক্ষ করে বা মৃত্যু দিবসকে উপলক্ষ করে কিছু করা, খুশি করা, অথবা সুখ পালন করা সুখী হচ্ছে বিদাত। তাই এই জিনিসকে ওরা এই বেদাত করে করে আরো বস উদ্দেশ্য তাদের কি আল্লাহ আলম জানি না, কিন্তু তারা যে ভ্রান্তিতে আছে এর মধ্যে সন্দেহ নেই। তাই আমরা সর্বক্ষেত্রেই কাকে ফলো করবো বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা যে মহিলা মসজিদে ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার করতেন, ওই মহিলার সালাতুল জানাজা পড়লেন কোথায় ভাই কবরে গিয়ে। তাহলে এরকম যদি কারো যদি সালাত মিস হয়ে যায় আর সে পড়তে চায় কবরে গিয়ে সে পড়তে পারবে, কারণ এটা কার সুন্নাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আচ্ছা আজকে এতটুকু আলোচনা করলাম, আগামীকাল আগামী দর্শে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, আপনারা উপস্থিত থাকবেন। ফায়দা হচ্ছে কিনা যদি মনে করে কিছুটাও যদি থাকে তবু অনেক ফায়দা ইনশাআল্লাহ, আমারও ফায়দা আপনাদেরও ফায়দা। আর যা জানেন তা প্রচার করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে শিরিক বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ জানের মধ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أسكن متوحاني شكرا إن شاء الله